السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ. نحمدہ ونصلی علی رسولہ الکریم، اما بعد، فاعوذ باللہ من الشیطان الرجیم، بسم اللہ الرحمن الرحیم. رب اوزعنی ان اشکر نعمتک اللتی انعمت علی وعلی والدی وان اعمل صالحا ترضاه وادخلنی برحمتک فی عبادک الصالحین. وقال رسول اللہ صلی اللہ علیہ وسلم، ان اللہ اذا ابتلا قوما اذا احب قوما ابتلاهم، او كما قال رسول اللہ صلی اللہ علیہ وسلم. পৃথিবীর সবচেয়ে বড় বাদশাহ ছিলেন সুলাইমান আলাইহিস সালাম। তার তুলনীয় কোন সম্রাট বা শক্তিশালী মানুষ আজও সৃষ্টি হয়নি, কারণ তিনি আল্লাহর কাছে চেয়ে নিয়েছিলেন, আল্লাহ তুমি আমাকে এমন হুকুমত দান করো যে পৃথিবীতে তুমি আমার পরে কাউকে তুমি তা দিবে না। ঠিক আল্লাহ তাকে ঠিক সেই দোয়াটি কবুল করেছিলেন, এবং তিনি যখন সেটা পেলেন তখন তিনি অহংকারে ফেটে পড়েননি, কিন্তু এই দোয়াটা করেছিলেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমতা দাও যেন আমি আমার উপরে যে নিয়ামত তুমি দান করেছ তার শুক্রিয়া আদায় করতে পারি, ওয়ালা ওয়ালিদাই এবং আমার পিতা মাতার উপর তুমি যেটা দান করেছিলে। ওনার পিতা কে ছিলেন? দাউদ আলাইহিস সালাম। তার দাহ এবং আমি যেন এমন আমল করতে পারি যাতে তোমাকে খুশি করা যায়, ও আদখলনি বিরহমাত কাবি ইবাদিকা সালেহীন এবং তুমি আমাকে তোমার অনুগ্রহের মাধ্যমে তোমার সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত করো। পৃথিবীর শ্রেষ্ঠ শক্তিধারা মানুষ আল্লাহ পাকের প্রতি শুকরিয়া আদায় করে বিনীত হওয়ার এরকম নমুনা কোথাও নাই। আজকের এ খুশির দিনে সুলাইমান আলাইহিসসালামের এই দোয়াটি আমি বেছে নিলাম, আল্লাহ পাক যেন আমাদেরকে তার সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত করেন। এই দোয়াটা ইউসুফ আলাইহিস সালাতুসসালামও করেছিলেন যখন তিনি একেবারে সাক্ষাৎ মৃত্যু থেকে কুয়ার মধ্যে নিক্ষিপ্ত সেখান থেকে বেঁচে গেলেন, সেখান থেকে আবার মিশরে গিয়ে কৃতদাস হিসেবে বিক্রি হলেন। কৃতদাস এই মানুষটি পরে জেল খাটলেন, সেখান থেকে বেরিয়ে হয়ে গেলেন মিশরের সর্বাধিনায়ক বলা যেতে পারে, এক সবার উপরে মানুষটা হয়ে গেলেন। তখন কিন্তু তিনি অহংকারে ফেটে পড়েননি, যারা তাকে জেল খাটিয়েছিল, যারা তাকে হত্যা করার জন্য বাড়ি থেকে বের করে নিয়ে এসেছিল, সেই দশ ভাই তারা তার সামনে যখন এসে হাজির হল তখন তিনি তাদের উপরে কোন প্রতিশোধ নেন নাই। লা তাসরিব আলাইকুম আলিয়াউম, আজকে তোমাদের উপরে আমার কোন অভিযোগ নাই। সেখানেও কিন্তু তিনি ওই দোয়াটাই করেছেন, আল্লাহ পাক আমাকে যেন সালেহীনদের অন্তর্ভুক্ত করেন। শুধু আমি নিজের জন্য এই দোয়া পড়ছি না, আমার সাথী যারা আন্দোলন যুব সংঘ মহিলা সংস্থা সোনামণি দেশে এবং প্রবাসে যারা যেখানে বসবাস করছে, আজকে এই আনন্দের খবর ইতিমধ্যে সারা পৃথিবীতে চলে গেছে যেখানে আমাদের বন্ধুরা আছে, আমি সবার উদ্দেশ্যে বলছি এই আনন্দঘন মুহূর্তে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করুন এবং আল্লাহ নিকটে দাবি করুন, আল্লাহ তুমি আমাদেরকে তোমার সৎকর্মশীল বান্দাদের দফতরভুক্ত করে নাও, কোন অবস্থাতেই যেন আমরা অসৎকর্মশীলদের মধ্যে না চলে যাই এবং আমাদের শেষ আমলটা যেন আল্লাহর পথে হয়। আর এটাই আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়ে গেছেন, আল্লাহ পাক যখন কোন জাতিকে বেছে নেন তখন তাদেরকে বারবার বিপদ দিয়ে দিয়ে পরীক্ষা করেন। আমাদের উপর বিপদ হওয়ার অর্থই হচ্ছে আমরা আল্লাহ পাকের কাছে পছন্দিদা হয়ে গেছি। যদি আল্লাহ পাক আমাদেরকে বাছাই করে না নিতেন তাহলে বিপদ তিনি দিতেন না। এই বিপদে পড়ার কারণে যারা ছিটকে পড়েছে তারা এই সৎকর্মশীল বান্দাদের তালিকার বাইরে চলে গেছে, কথা পরিষ্কার। আর যারা এখানে দৃঢ়ভাবে আছেন, আল্লাহ পাক তাদের থাকার তৌফিক দিয়েছেন বলেই কিন্তু তারা আছেন, তাই না? অনেক বন্ধু তো আমাদের সঙ্গে ছিল, আমরা চেয়েছিলাম সবসময় তারা আমাদের সঙ্গে থাক, কিন্তু আমরা কি পেরেছি? আমরা তো কারোর জন্য বদদোয়া করি নাই, কাউকে বের করেও দেয় নাই। হ্যাঁ, একজনকে এইমাত্র বের করেছি সাংগঠনিক কারণে, আল্লাহকে ভয় করি। তাছাড়া আমি আমার জীবনে সংগঠনের কোন দায়িত্বশীলকে বহিষ্কার করেছি এরকম রেকর্ড আমার হাতে নাই, কিন্তু আল্লাহর স্বার্থের যদি কিছু করতে হয় সেখানে আমি কোনো মতে দুর্বলতা দেখাই নাই, যেন আপনাদের এই বগুড়ার ভাইটাকে করি নাই, আমি কোনো খাতির করি নাই, কারণ সে আল্লাহর মালে হাত দিয়েছে, আমি কোনো খাতির করি না। আমি নিজে কখনো মালে হাত দিই না, আমি নিজে কোনো টাকা শুয়ে দেখি না, আর যখন আল্লাহর মালে হাত দেবে আমি তাকে বরদাস্ত করলে আমি আল্লাহ নিজে দায়ী হয়ে যাব না, এই জন্য তাকে খাতির করি নাই। আজকের দিনে একটাই প্রার্থনা সবার হওয়া উচিত, আল্লাহ তুমি আমাদেরকে আদখলনি বিরাহমাতিকা ফি ইবাদিকাস সালেহিন। এরপরে আমার নিজের একটা খাস দোয়া ছিল জেলখানায় বসে, রব্বি আউজিনি আন আশকুর নিআমাতাকা আল্লাতি আনআমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়্যাতি ইন্নি তুবতু ইলাইক ওয়া ইন্নি মিনাল মুসলিমিন। আগেরটার সঙ্গে এই দোয়া প্রায় মিল আছে, এই জন্য দুটো দোয়াই আমার সালাত রাসুল দিয়ে দিচ্ছে শেষের দিক, খেয়াল করে দেখবেন 40 বছর বয়স যখন হয়ে যায় তারপরে যা বেলা আসদ্ধ হোক ব্যাখ্যা সবাই করেছে 40 বছর কুর্তুবিয়ার সায়নজুল নিয়ে এসছেন আবুবকরের দোয়া থেকে, যে তিনি এই দোয়াটা করেছিলেন। এই জন্য আবুবকরের নিজের একটি মাত্র সাহাবি, একজনই মাত্র সাহাবি যার বাপ নিজেরা স্বামী স্ত্রী এবং সন্তান সবাই মুসলমান হয়েছিলেন, রেকর্ড মাত্র একজন সাহাবি তিনি আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, এবং তিনি এই দোয়াটাই পড়েছিলেন বলে ওয়াকিদিও নিয়ে আসছেন, কুর্তুবিও নিয়ে আসছেন। যাই হোক, বিষয়টা অত্যন্ত জরুরি এবং প্রত্যেক 40 বছর বয়সের মানুষকে এই দোয়াটা করা দরকার। সেটা আমিও যদি 40 বছরের পরে আমার উপর হামলাটা হয়েছে সেটা খাস করে আমি পড়েছি এটা জেলখানা বসে বসে, আল্লাহ সেটা দেখছি কবুল করেছেন। কি সেটা? আল্লাহ তুমি আমাকে ক্ষমতা দাও তোমার শুকরিয়া আদা করার জন্য এবং সৎকর্ম করার জন্য যাতে তুমি খুশি হও, এবং তুমি আমার সন্তানাদিকে আসলে হেলি ফি জুরিয়াতি, আমার সন্তানাদিক যারা হয়েছে তুমি তাদেরকে ইসলাহ করো, অর্থাৎ তোমার পথে ধরে রাখো। ইন্নি তুবতুলাইক, আমি তোমার দিকে ফিরে যাচ্ছি, ও ইন্নি মিনাল মুসলিমিন, এবং আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত। এই দোয়াটা আপনারাও করবেন, যেন আমাদের সঙ্গে সঙ্গে আমাদের সন্তানরা আমাদের অনুসারী হতে পারে। যদি বাপের সুসন্তান না থাকে, ওই বাপের মৃত্যুর সঙ্গে সঙ্গে বাপের স্মরণটা দুনিয়া থেকে হারিয়ে যায়। যদি আমাদের প্রত্যেকের ঘরে আহলাদিস আন্দোলনের জন্য সত্যিকারের সুসন্তান তৈরি হয়ে যায়, আমরা মরে গেলেও ওই সন্তানদের প্রতিটি আমলের নেকির একটা অংশ আমরা আমাদের আমল নামে লিখিত হবে, কারণ সন্তানরা হল পিতার উপার্জনের মধ্যে অন্তর্ভুক্ত। আহলাদিস আন্দোলন বাংলাদেশের যত কর্মী সৃষ্টি হয়েছে এখন যুব সংঘ সোনামণি, এরা সবাই কিন্তু একদিক দিয়ে আমাদের সন্তান, কারণ আন্দোলনের এই গাছ যদি সেদিন প্রথিত না হতো এবং এ পর্যন্ত ধরে রাখা না যেত, তাহলে আজকে আমাদের সামনে যতগুলো ছেলেরা বসে আছে এদের কাউকে আমরা আহলাদিস আন্দোলন ডাকে এখানে পেতাম না। এজন্য প্রায় বলি কলা গাছের সঙ্গে তুলনা করি, যুবসংঘের এ দাওয়াত 35 বছর ধরে চলছে 78 সাল থেকে, এই কলা গাছ সেদিন আমরা আল্লাহকে মেহরবানিতে পুঁতেছিলাম, গাছ মেরে ফেলতে বারবার চেষ্টা হচ্ছে বটে কিন্তু এতগুলো গাছ কয়টা মারবে, তাই না? কয়টা মারবে? বাংলাদেশে মারবা সৌদি আরবে তৈরি হয়ে গেছে, সৌদি আরবে মারবা সিঙ্গাপুরে তৈরি হয়েছে, সিঙ্গাপুরে মারবা কানাডায় তৈরি হয়েছে, কানাডায় মারবা এখন কোথায় সে সুইজারল্যান্ডে তৈরি হয়েছে। কয়টা মারবা তুমি? যত মারো পারো দেখি, যত বাধা আসবে তত আন্দোলন এগিয়ে যাবে। যদি নাকি একটা মৌলিক কথা থাকতে হবে, ওয়াদখিলনি বিরাহমাতিকা ফি ইবাদিকাস সালেহিন, আমাদেরকে অবশ্যই আল্লাহ সালেহ বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে, এর ডাইনে বেয়ে আমরা যাব না। আমরা বিশ্বাস করে নিয়েছি পবিত্র কোরআন এবং সহিহ হাদিস হল আল্লাহ প্রেরিত ওহী, এর মধ্যে কোন ত্রুটি নাই। এই নির্ভুল, এই নিষ্কলুষ বস্তুকে সামনে রেখে নিষ্কলুষ মনে যদি আমরা এগিয়ে যেতে পারি তাহলে আল্লাহর রহমত অনিবার্য। এই বিশ্বাসে তো ইনশাল্লাহ বলা লাগবে না, আল্লাহর রহমত অনিবার্য আল্লাহর পথে থাকলে, কারণ এটা আল্লাহ নিজে ওয়াদা করেছেন, ওয়াকাল হাক্কান আলাইনা নুনজিল মোমিনিন ওয়াকান হাক্কান আলাইনা নাসরুল মোমিনিন, আমার উপরে হক, এটা কোন দয়া টয়া কিছু না, আমার কর্তব্য হলো মুমিনদেরকে সাহায্য করা, আর আমার কর্তব্য হলো মুমিনদেরকে নাজাত দেওয়া। শর্ত হচ্ছে আমাকে মুমিন হতে হবে। এজন্য আজকের এই দিনে আমার আহ্বান থাকবে সবার প্রতি, দৃঢ় পদক্ষেপে আরো দৃঢ়তার সাথে ইমানকে আর পরখ করে নাও প্রত্যেকে, কার ইমান কতটুকু আছে, কমতি হয়ে গেলে আরো এগিয়ে নাও। ডিগ্রি দিয়ে, দাড়ি টুপি দিয়ে, স্বাস্থ্য দিয়ে আর টাকা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না যদি ইমানের দৃঢ়তা না থাকে। আল্লাহাক তোমাদের দেহ দেখবেন না, টাকা পয়সা দেখবেন না, দেখবেন তোমাদের আমল এবং তোমাদের অন্তরটা। অন্তর তো আমরা দেখতে পাই না, আমরা বাইরটা দেখ ভাই। সবার প্রতি দাবি থাকবে আহলে হাদিস আন্দোলনের জন্য তোমরা জীবন পাত করতে রাজি আছো কিনা। চিরদিন আমরা বাঁচবো না, তোমাদেরকে থাকতে হবে, একটা পর একটা আসবে। আহলে হাদিস আন্দোলনের চাইতে নির্ভেজাল নিষ্কলুষ কোন আন্দোলন পৃথিবীর ইতিহাসে সৃষ্টি হয়নি, হবে না ইনশাআল্লাহ। আর এই আন্দোলনের জন্য নিষ্কলুষ কিছু মানুষ দরকার, কোন দুই মোনা লোক নিয়ে আহলে হাদিস আন্দোলন নেতৃত্ব দেওয়া যাবে না। এই আন্দোলন যেমন নির্ভেজাল, এরকম কিছু নির্ভেজাল মানুষ দরকার। ভেজাল মানুষ দিয়ে নির্ভেজাল আন্দোলন চলতে পারে না। আমরা চাই কিছু নির্ভেজাল সাথী। বগুড়া জেলার সম্পর্কে আমার বিশেষ কৃতজ্ঞতা রয়েছে। হুনাইনের যুদ্ধে গনিমত বন্টন শেষ হয়ে গেল, আনসাররা বলে বসল দূর থেকে গল্প করছে, আজকে আল্লাহর নবী নিজের বংশের লোক পেয়ে গেছেন, কেন আবু সুফিয়ান মুসলমান হয়েছে, ইকরামা বিন আবু জাহল মক্কার নেতা সবই তো ওনার সাথে, আজ তাদেরকে খালি গনিমত দিচ্ছেন। আবু সুফিয়ানকে দিল 100 উট, মুয়াবিয়াকে দিল 100 উট, আবু সুফিয়ান আর এক ছেলে ইয়াজিদকে দিল 100 উট, আর সেখানে মদিনার আনসার পেল 1টা উট। তো একটার বিনিময়ে 300। তো আজকে আল্লাহ নবী নিজের দেশের লোক পেয়ে গেছে, আমাদের কথা ভুলে গেছে, আর আমাদের লাগবে না। পুরো মক্কা জয় হয়ে মক্কার নেতা সব তার সঙ্গে, কথাটা আল্লাহ নবীর কানে চলে গেল, সোজা চলে গেলেন। দেখো হায়াতি হায়াতুকুম মামাতি মামাতুকুম, যদি শুধু হিজরতটা না থাকতো আমি তোমাদের সঙ্গেই আছি। সারা বাংলাদেশের মধ্যে বগুড়া জেলার জন্য এই কথা বলার হক আমরা রাখি আজকে। বগুড়া জেলা বিগত 8 বছর যা করেছে অন্য কোন জেলা তা করেনি। এখানে তাদের সামনে বলাটা তো সাধারণত ঠিক হয় না, বাইরে অসংখ্যবার বলি এবং আজকেও বলছি, মানলাম ইসলাম ইস্কুরিল্লাহ, যারা মানুষের সুখে আদায় করেন সে আল্লাহ সুখে আদায় করে না। এই হাদিসের ভয়েই বলছি আমি বগুড়া জেলার জন্য শুক্রিয়া আদায় করছি। বগুড়া জেলার মা বোনরা যা করেছে সামনে তারা নেই, তাদের বহু কথা আমার কানে আসে। আজকে বহু মহিলা সিয়াম রেখেছে, খবর রাখেন, তারা আপনাদের সামনে আসেনি। আজকে বহু মহিলা সিয়াম রেখেছে, বহু মহিলা আজকে সকাল থেকে সাতকা করছে। ওই যে গায়বান্ধা মুরব্বী আসলেন না, 4:30 ইয়ের খবর না হওয়া পর্যন্ত সমানে তিনি ফকিরদেরকে দান করছেন সকাল থেকেই। কত টাকা আজকে বিলেজ আল্লাহ ভালো থাকে। এমনি করে যে কত অসংখ্য ভক্ত অনুরক্ত অদৃশ্যভাবে আছেন তাদেরকে আমরা জানি না। সেই সমস্ত গায়বী ভক্ত মানুষ সবাইয়ের জন্য, দেশে এবং প্রবাসে সকলের জন্য আমরা অন্তর থেকে শুকরিয়া আদায় করছি। বগুড়ার ভাইরা দুঃখ করছেন, আর আমি সাহকে পাব না। হ্যাঁ, আগে অন্ততপক্ষে মাসে মাসে একবারকে আসতাম আদালতে হাজিরা দেওয়ার জন্য। আদালতে হাজিরা দেওয়ার বিষয়টা খুব সুখবর নয়, কিন্তু এরপরও তাদের যে অন্তরের স্পর্শ আমরা পেতাম এটা নিজের মধ্যে অত্যন্ত ভালো লাগত। বগুড়ার থেকে ফিরে যাওয়ার সময় বাড়িতে গেলে তাদের দেওয়া হাদিয়া তোহফা লজ্জাবোধ করতাম মাঝে মধ্যে, নিজে আমার বাসাতে বিব্রত হয়ে যেত, ইয়ে কি শুরু হয়ে গেল। দেখো আমার আব্বাকে যখন এরকম হাদিয়া দেওয়া শুরু হয়ে গেল, অবশেষে আব্বা বাধ্য হলেন যে এখন তো যদি আমার বাড়ির মুখে আসবে আমি তোমাদের এলাকায় যাব না। অবশেষে হাদিয়া তোহফার স্রোত বন্ধ হয়ে গেল। আমি যখন অসুখী পড়েছিলাম আপনারা মনে রাখছে কিনা যাই না, বাধ্য আমি সার্কুলার দিলাম সব জায়গায়, আমার বাড়িতে কোনো হাদিয়া আসবে না। এটা মহব্বতের পরিচয়, হাদিয়া দেওয়াটা নিষেধ নয়, তাহাদু তাহাব্বু, হাদিয়া দেওয়া মহব্বত বাড়াও, এটা রসুলের নির্দেশ আছে। কিন্তু এর মধ্যে একটা বিষয় রয়েছে যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আবার গুরুত্বহীন। গুরুত্বপূর্ণ কোন দিক দিয়ে? এর মধ্যে নেতাকর্মীর মহব্বত বৃদ্ধি পায়, যেখানে যত মহব্বত বৃদ্ধি পায় সেখানে তত সংগঠন জোরদার হয়, আর ক্ষতিদৃষ্ট হয়ে এর মধ্যে অতিভক্ত সৃষ্টি হয়, যেটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সেজন্য আমি নিষেধ করে দিয়েছিলাম, আসবো না বলছেন মানে মামলার জন্য আর আসবো না, আপনাদের দাওয়া থেকে আমরা আসবো না এখানে। আমি আমার বক্তা ভাইদেরকে বলে দিচ্ছি, বগুড়ার দাওয়াত পেলে অন্য জায়গায় বাদ দিবেন, কারণ বগুড়া যে অবদান রেখেছে ইমারতের প্রতি, এই অবদান অন্যরা রাখেনি। মুহাজিররা যেভাবে আনসারদের কাছে সাহায্য পেয়েছে, আমাদের নেতাকর্মীরা বগুড়া এসে ঠিক আনসারদের ভূমিকায় সেই সাহায্য পেয়েছে। আল্লাহ নবী যখন মুহাজির বাদ দিয়ে নিজের বংশের লোক বাদ দিয়ে আনসারদেরকে অগ্রাধিকার দিয়ে বলেছিলেন, হায়াতি হায়াতুকুম মামাতি মামাতুকুম, আমার হায়াত তোমাদের হায়াত, আমার মৌত তোমাদের মৌত, ঠিক একইভাবে আমরাও কি বলতে পারি না যে বগুড়ার ভাইরা যতদিন থাকবেন ততদিন আমরাই এবং তারা আর পৃথক কিছু নয়, আমরা তারা তারাই আমরা। আল্লাহ পাক আমাদের এই মহব্বতটাকে শুধু ইহকালে নয় পরকালীন জিন্দগি পর্যন্ত নিয়ে যান, এবং সেখানে জান্নাতুল ফেরদাউসে যেন আমরা একত্রে থাকতে পারি। কারণ আল্লাহ নবীর হাদিস আমান আহাব্বা, মানুষ কে আমাদের দিন তার সঙ্গে থাকবে যাকে সে দুনিয়াতে মহব্বত করতে। আমাদের মহব্বত কিন্তু দুনিয়াবে স্বার্থের ভিত্তিতে নয়, এটা স্রেফ আখরাতের ভিত্তিতে। সেজন্যই এই মহব্বত ইনশাআল্লাহ চিরস্থায়ী হোক, এর আমরা সবাই আল্লাহর নিকটে প্রার্থনা করতে পারি। পরিশেষে দুটা জিনিস বলে দিই, যে কোনো আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে গেলে যেমন যোগ্য সাহসী এবং দূরদর্শী নেতৃত্বের প্রয়োজন, সঙ্গে সঙ্গে তেমনি সাহসী এবং সুদক্ষ নিবেদিত প্রাণ একদল কর্মী প্রয়োজন। ভীতু কাপুরুষ ভক্ত কর্মী দিয়ে কশ্চিন কালেও কোনো আদর্শ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। কর্মী হতে গেলে শুধু ভক্তি যথেষ্ট নয়, তার মধ্যে দূরদর্শিতা এবং দক্ষতা থাকা লাগবে। বদরের যুদ্ধে শিবির স্থাপন করা হচ্ছে, আল্লাহ নবী এক জায়গায় বললেন এখানে শিবির স্থাপন করা হোক। হুবায়র ইবনে মুনজার এসে বলছেন, হে আল্লাহ রসুল, আপনি কি আল্লাহর নির্দেশে এটা করছেন নাকি আপনার নিজস্ব চিন্তা ভাবনার মাধ্যমে করছেন? উনি বললেন যে না, এটা আমার নিজস্ব চিন্তা ভাবনার মাধ্যমে করছি। হুবায়র ইবনে মুনজার আনসারি বললেন, হে আল্লাহ রসুল, এখানে শিবির গঠন করা, এখানে শিবির সন্নিবেশ করা ভুল হবে, আরো এগিয়ে চলুন। ওই যে আবু জাহাল দেখা যায় বসে আছে উপরে, ওর কাছাকাছি গিয়ে শিবির স্থাপন করতে হবে যাতে পানির দখলটা আমরা নিতে পারি। আল্লাহ রসুল তার পরামর্শ গ্রহণ করলেন, এগিয়ে গেলেন, যুদ্ধে বিজয়ী হয়ে ফিরে এলেন। অথচ আবু বকর, ওমর, ওসমান, আলী সবাই কিন্তু সেখানে ছিলেন। হুবায়র ইবনে মুনজিরের নামও আপনারা জানেন না। এই তার এই পরামর্শ ক্রমেই কিন্তু বদর যুদ্ধে বিজয়ের মূল চাবিকাঠি কিন্তু তার পরামর্শটাই ছিল। ওইরকম ভাবে কর্মীদের মধ্যে যেরকম দূরদর্শী কর্মী না থাকে, নেতা যতই বুদ্ধিমান হন না কেন, তার তো সব কথা একসঙ্গে মনে আসে না, ভুল তো হতেই পারে, তাই না? আর এই দিক দিয়ে আমি বলব, বগুড়ার ভাইরা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন। হিসাবে বলতে গেলে শামসুল আলম টেলিফোনে হয়তো কিছু বলেছে, কিন্তু কাজটা সম্পূর্ণ আপনারাই করেছেন। আপনাদের নিজস্ব দূরদর্শিতা, যোগ্যতা এবং ভালোবাসা একত্রিত করে যতটুকু হয়েছে তার বিনিময়ে কিন্তু আজকের এই বিজয়টা এসেছে। এজন্য আমরা আবারও বগুড়ার ভাইদেরকে অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আল্লাহ পাকের নিকটে উত্তম যাজা কামনা করছি। আল্লাহ পাক তাদের ইহকালে পরকালে উত্তম যাজা দান করুন। আর এই যোগ্যতা সম্পন্ন কর্মী তৈরি করার জন্য আপনারা প্রতিজ্ঞা গ্রহণ করুন। বগুড়া বিশাল একটা জেলা, 350-এর উপরে এখানে আহলে হাদিসের গ্রাম। এই গ্রামগুলিতে এখনো দাওয়াত পৌঁছেনি, আন্দোলনের শাখা গঠন হয়নি, যুব সংঘের শাখা গঠন হয়নি। আমি 7ই সেপ্টেম্বরে টিটি মিলনায়তনে ভাষণের দিন বলে গেছিলাম যে ইস্তেমার আগে যেন 100 শাখা আমি দেখতে পাই, এখন কিন্তু হয়নি। দ্রুত ছড়িয়ে পড়েন, দাওয়াতি জিন্দগি মানুষের জীবনের সবচেয়ে বড় জিন্দগি। দোয়া করি নিজের জন্য এবং আপনাদের জন্য, আপনারা প্রত্যেকে দাঈ আল্লাহ হয়ে মৃত্যুবরণ করুন। বড় বিল্ডিং এর মালিক হওয়া, বড় চাকরি বাকরি করা, বড় টাকা পয়সার মালিক হওয়া, এটা কোনোদিনই উদ্দেশ্য যেন না হয়। অল্পে তুষ্ট থাকার অভ্যাস করুন, তাহলে মনে শান্তি পাবেন। আল্লাহ কুমুত তাকাসর, আরো চাই যদি শুরু হয়ে যায় জীবনে কখনোই শান্তি পাবেন না। টাইলসের বাড়ি কখনো কবরে যাবে না, আপনার ইমান এবং আমল এবং আমার দাওয়াতটাই কবরে চলে যাবে, ওটি আপনার পরকালীন মুক্তির ওসিলা হবে। যে কোনো সময় চোখ বন্ধ হয়ে যাবে, সেখানে গিয়ে যেন মিসকিন না হই। এজন্য আমি বলবো সবাইকে, প্রত্যেক কর্মী ভাই যারা আছেন আন্দোলন যুব সঙ্গে সোনামণি এবং মাহবুবরা যারা আছেন দূরে, সবাইকে বলছি প্রতি মুহূর্তে আপনি দায়ী আল্লাহ, প্রতি মুহূর্তে আপনি নিজের সমাজকে সংস্কার করার জন্য একেবারে প্রতিজ্ঞাবদ্ধ থাকবেন, প্রতি মুহূর্তে এটা করতে হবে। আপনার এক বাড়িতে আত্মীয় এসে জামাটা লম্বা বলে, আপনার জামাটা লম্বা হয়ে গেলে কোনো এই পাঁচ জামাটা খাটা করতে হবে, এটার জন্য আলাদা কোনো বড় সম্মান করা লাগবে না। প্রতি পদে পদে খেতে বসছেন একসঙ্গে, এই বাবা বিসমিল্লাহ বললেন না যে ও হতে আছে ভুল হয়ে গেছে, মসজিদে নামছে এই বাবা বাম পা দিলে আগে ডান পা দাও, ভুলে গেল যে না আগে বাম পা দিতে হবে না আমার সময়। এই যে ছোটখাটো বিষয়গুলো মনে করা ছোটখাটো নয়, প্রতি পদে পদে যদি আমরা সংস্কার চিন্তা করি তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের সমাজ গড়ে উঠবে। শিরক বিদাতের জাহিলিয়াতের জঞ্জালে ভরা এই সমাজটাকে পরিচ্ছন্ন এবং তৌহিদের আলোকে আলোকিত করার প্রতিজ্ঞা নিয়েই আহলাদের যুবসংঘ সৃষ্টি হয়েছিল। সেই আলো আজকে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, আমরা চাই এই আলোয় আলোকিত হোক সারা বিশ্ব, বিশেষ করে আমার এই নিজের জন্মভূমি বাংলাদেশ। যদি আগে সুন্দরভাবে করে তুলতে না পারি তাহলে আমাদের সবই ভুল হয়ে যাবে। আপনারা হয়তো মনে করতে পারেন, তাই তো আমরা তো জিহাদ বলছি বটে, কিন্তু রাজনীতি তো করছি না। যারা রাজনীতি করছে ওরা রাজনীতি করছে না, ওরা সেরকম সমাজ ধ্বংস করার কাজ করছে। আসল রাজনীতি আলহামদুলিল্লাহ আমাদের হাত দিয়েই হচ্ছে, যে আপনারা দেখতে পাচ্ছেন সমাজ গঠনমূলক কাজ যারা করে তারা হলে মূলত রাজনীতি করে। আজকে আহলাদিস আন্দোলনের বা যুবসংঘের মিছিল করতে গেলে এসপি সাহেবরা দুশ্চিন্তা করেন না, আব্দুর রহিমকে পরিষ্কার বলে দিয়েছে কি জন্য এসে বাবা বলে, আমরা এসছি আমাদের আমির সাহেবের জন্য মিছিল করার জন্য। আমি তোমার বগুড়া জেলে তো বলছো তোমরা কারা, আমরা ওনার দলের, আমরা যুবসংঘ। ও ঠিক আছে যাও মিছিল করো গিয়া, তোমাদের জন্য কোনো পুলিশ লাগে না, গাড়ি লাগে না, কিছুই লাগে না। আর অন্য দল হলে দশটা মিছিল, দশজন লোক, ২০ জন পুলিশ, আগে মিছিল লাগে আমাদের, যাও সমস্যা নাই। সারা বগুড়া জেলখানা চারিপাশে মিছিল আওয়াজ আমি শুনতে পাচ্ছি। শেষকাল জমাদার এসে আমাকে বলছে স্যার এটা কার মিছিল বুঝতে পারছেন না, তো আপনার মুক্তির দাবিতে মিছিল হচ্ছে আপনি বুঝতে পারছেন না। তাই আস্তে আস্তে এমনি করে এগিয়ে যাবে, সবাই মূল্যায়ন করবে যে রাজনৈতিক প্রস্তাব আমরা দিয়েছি অক্টোবর ২০১৩ সম্পাদকীয়তে আমরা দেখিয়ে দিয়েছি যে এইভাবে যে সিস্টেম অফ ইলেকশন চলছে এটা যতদিন থাকবে ততদিন এদেশে শান্তি আসবে না। এই মানুষের তৈরি মন্ত্র হটাও, ইহুদি নাসারা বাতিল করো, আল্লাহর বিধান মৌজুদ থাকতে তোমরা কেন অন্যের পেছনে ঘুরে বেড়াচ্ছ? যতদিন এই শয়তানি তন্ত্র থাকবে ততদিন যতই নেতা পাল্টাপাল্টি করো কাজ কিচ্ছু হবে না। আমাকে ফিরে আসতে আসল জায়গাতে, যেখানে কোন দল আসতে বলেনি, সকল ইসলামী দল ইহুদি নাসারের সঙ্গে আপোষ করেছে, একমাত্র আমাদের সংগঠন ওই বাতিল সঙ্গে আপোষ করে নাই। এবং আজ হোক কাল হোক সমস্ত দলের মানুষ আপনাদের এই শান্তিময় রাজনীতির কাছে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ। সেদিন হয়তো আমরা বাঁচব না, কিন্তু ছেলেরা থাকবে, দেখবে যে রাজনৈতিক পথ আমরা দেখিয়েছি, যে অর্থনীতির পথ আমরা দেখিয়েছি, যে ধর্মীয় বিভেদ দূর করার যে পথ আমরা দেখিয়েছি, ইনশাআল্লাহ সেখানে সবাইকে আসতে হবে। আমরা বলে দিয়েছি পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে হবে, কোন ফেকার ভিত্তিতে, কোন মজহাবের ভিত্তিতে, কোন পীর মশায়েখের ভিত্তিতে, কোন দলের ভিত্তিতে ঐক্য কশিনকাল হবে না, ঐক্য হতে হবে সহিহ হাদিসের ভিত্তিতে। এর বাইরে অন্য কোন রাস্তা খোলা নাই। আজ হোক কাল হোক মানুষ কিন্তু এখানেই ফিরে আসবে, সময় একটু লাগবে, অধৈর্য হওয়া যাবে না। আল্লাহ পাক এই দাওয়াতকে কবুল করুন, এটি হবে আমাদের সবচেয়ে বড় প্রার্থনা। একটার পর একটা পরীক্ষা আসবে, পরীক্ষা শেষে ইনশাআল্লাহ বিজয় আসবে, কিন্তু ওই সময় করে ভেঙে পড়বেন না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আলাউন ইন কুনতুম মুমিনিন, তোমরা হীনবল হয়ো না, তোমরা দুঃখতে চিন্তিত হয়ো না, তোমরাই বিজয়ী যদি নাকি তোমরা প্রকৃত মুমিন হতে পারো। এই কথাটাই বড় কথা, প্রকৃত ইমানই হল বিজয়ের মাপকাঠি। ইমান না থাকলে বিজয় হবে না, ইমানদার যদি নিহত হয় সে জান্নাতে ফেরদৌসে চলে যায়। ইমানদারের দুনিয়াও লাভ আখেরাতও লাভ, কোথাও তার লস নাই, অতএব কোনো সমস্যা নাই। ইরাকের আহলাদিস নেতা সাইদ নুরসিকে যখন বসানো হচ্ছে পাশে, আর ও পাশে ১৬টা না ১৮টা লাশ ঝুলছে ফাঁসির কাছে, জানলা খুলে দিয়ে বলা হচ্ছে ওই দেখো সাইদ তোমার অবস্থা ওইটা হবে যদি তুমি সরকারের সঙ্গে আপোষ না করো। উনি বলছে দেখো এক একটা হাদিসের জন্য সাইদ ১০০০বার ফাঁসি কাছে ঝুলতে প্রস্তুত আছে, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করতে রাজি নয়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশে ওই কথাই বলতে চায়, এক একটা সহি হাদিসের জন্য দশ বার জেল খাটবো, জলদার ফাঁসি ঝুলবো। কোশ্চেন গেলো হাদিস বাদ দিয়ে মানুষের বানোয়াটে থিওরি কে আপোষ করা চলবে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং আহলে হাদিস যুব সংঘের এই স্বপ্ন আল্লাহ পাক সার্থক করুন। অসংখ্য যুবক দ্বারা বৈশাখ হক পাওয়ার জন্য দেশে বিদেশে সর্বত্র আল্লাহ পাক যেন তাদেরকে এই দিনে হকের প্রতি আরো আরো বেশি আগ্রহী করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা যেন কবুল করেন এবং এই জেল খাটাটা যেন সম্পূর্ণরূপে আমাদের আমল নামা নেকি হিসেবে আল্লাহ পাক লিখে নেন। আল্লাহ আহলে হাদিস আন্দোলনের স্বার্থে যিনি যতটুকু যেখানে বসে যা কিছু করেছেন সব কিছুকে তুমি কবুল করে নাও। যারা আমাদের অসাক্ষাতে আছেন দেখতে পাই না, অদৃশ্য থেকে যারা মহব্বতের সঙ্গে দোয়া করেছেন আল্লাহ তুমি তাদের সবাইকে তুমি তোমার নেক বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও। আজকে বহু দূরে যারা বসে আছেন, আপনি একটু আগে শুনলেন আমাদের সাকিব এখন ইসলামাবাদ ইউনিভার্সিটিতে বসে আছে, আমাদের আরো বন্ধু আছেন রিয়াদে, সৌদি আরবে, মদিনাতে, মক্কাতে, সব জায়গাতে আলহামদুলিল্লাহ এখন আমাদের বন্ধু তৈরি হয়ে গেছে। তাদের সবাইয়ের প্রাণ খোলা দোয়া যেন আল্লাহ পাক কবুল করে নেন। আগামীতে যদি কোনো বিপদ আসে আল্লাহ পাক ঠিক এমনি করে আমাদের তার ধৈর্য ধারণ করার এবং তার রহমতে আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করে। আমরা পরিশেষে আবারও বলছি, আহলে হাদিস আন্দোলনের এই পরীক্ষাগুলো আমাদের জীবনের সফলতার এক একটি সোপান। যত পরীক্ষা আসবে ততই আপনি এগিয়ে যাবেন, পরীক্ষায় ফেল করার মনোভাব যেন না থাকে। দুনিয়াবি ক্ষতি হবে কিন্তু আখেরাত যে পাবো কোনটা বেশি গুরুত্বপূর্ণ হবে আপনার কাছে? স্থায়ীটা ভালো গুরুত্বপূর্ণ না অস্থায়ীটা গুরুত্বপূর্ণ হবে? স্থায়ী লাভের জন্য অস্থায়ী কিছু ত্যাগ করতেই তো হবে, অতএব ভীত হবেন না। আমি পরিশেষে সবাইকে পুনরায় ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আবারও কেয়ামতের দিন জান্নাতুল ফেরদৌসে একত্রিত হওয়ার তৌফিক দান করে। ভবিষ্যতে যেগুলো শুনলেন বাধাবিঘ্ন আসছে এগুলো আপনারা নিজেরা নিজেদের রক্ত দিয়ে যে সংগঠনে ব্যয় হয় না, মনে রাখবেন ভিক্ষার উপরে নির্ভর করে কশ্চিনকালে কোনো আন্দোলন চলে না। নিজের রক্ত আগে দিবেন তারপরে। আল্লাহ রসুলের সুন্নত ছিল, আলহামদুলিল্লাহ আমাদের সুন্নত আছে, আমার আব্বার সুন্নত ছিল। যেদিন মজলিসে আমলে সিদ্ধান্ত হয়েছে দশ লক্ষ টাকার কর্মীদের কাছ থেকে নিতে হবে, আমরা বলে দিয়েছি কারো কাছ থেকে নয়, যারা সংগঠনের কর্মী সদস্য শুধু তারাই টাকা দেবে। এখানে কোন জাকাত ফেতরে পয়সা চলবে না, এখানে প্রত্যেকে এক হাজার করে টাকা দেবে, দশ লাখ টাকা কোনো ব্যাপারই না। আমি নিজে আগে এক হাজার টাকা দিয়েছি তারপরে কথা বলেছি, আপনারা পারবেন না? অর্থাৎ মানুষের কাছে দুয়ারে দুয়ারে ভিক্ষা করব, ফকিরের জন্য মিসকিনের জন্য, আমার নিজের আন্দোলনের জন্য নয়। এই আন্দোলন আমার কাছে জীবনের চেয়ে প্রিয়, এই আন্দোলনের জন্য আমি কেন মানুষের দুয়ারে দুয়ারে ঘুরব? বলো যুব সংঘের ছেলেরা, সারা বগুড়ায় যুবকদের মধ্যে আহলে যুব সংঘ গড়ে তোলার জন্য তোমাদের দাওয়াত দিয়ে তোমরা পারবে? হুন্ডা নিয়ে যুব সংঘ এবং আন্দোলন দুজনকে বের হবে প্রত্যেক গ্রামে গ্রামে, এখানে যে মগরে পড়বে ওখানে এসা পড়বে, সেখানে দাওয়াত দেবে, শাখা হোক আর না হোক দাওয়াত চাই। দাওয়াতের জন্য বিশাল কোন সম্মেলন করার দরকার নাই, মসজিদ যে কটা লোক পাবে ওই কটা লোকের সামনে তুমি দাওয়াত দাও, দাওয়াত দিতে দিতে তুমি অ্যাক্সিডেন্ট করে মরে যাও, তোমার জন্য জানাজা পড়বো, দোয়া করবো। দায়ের আল্লাহ, দাওয়াত দিতে দিতে তুমি আল্লাহর কাছে চলে যাবে, এটাই হবে আমাদের সবচেয়ে বড় কামনা। এজন্য প্রায় বলি কলমে লিখতে লিখতে যেন জীবনটা বেরিয়ে যায়, যেন কোনো অবস্থায় যেন অলস হয়ে ঘুমিয়ে থাকেন এই পড়ে থাকায়, যে আরজাল ওমর প্রতিদিনই আমি এই দোয়া আল্লাহর কাছে করি, আল্লাহ তুমি এমন অবস্থা আমাকে নিয়ে যাও না যে অবস্থায় গেলে আমি একটা বোঝা হয় ছেলেবেলের কাছে, কারণ আমি কাজ করতে পারবো না। কাজ করতে না পারে জানতার কি দরকার? যে নিঃশ্বাসের সঙ্গে কাজ আছে ওই নিঃশ্বাসের মূল্য আছে, যে নিঃশ্বাসে কোনো কাজ নেই ওই নিঃশ্বাসে কি দরকার আছে? তার স্ত্রী আল্লাহ পাকে জান উঠে নাও। প্রত্যেককেই বলবো কর্মী হন, কাজের মধ্য দিয়ে জীবন কাটুক, যার কাজ নেই তার দুনিয়া নেই। জেলখানে গেলে মানুষ আর কান্নাকাটি করে বাড়ি যাওয়ার জন্য, আমি বারে ওখানে গেলে আর কাজ করার সুযোগ পেলেন বেশি, বেশি কাজ করা গেছে। বগুড়া জেলখানা আমাকে একটা স্মৃতিময় স্থান, এখানেই বসে আড়াই বছরের পাঁচ হাজার পৃষ্ঠা লেগেছে আমি, এটা কিন্তু বগুড়া জেলখানার বড় ক্রেডিট। এদিন বগুড়া যারা জেলে ঢুকেছে তারা ভাবছে কষ্ট দিচ্ছি, আমি ভাবছি জেলে ঢুকে আর ভালো কাজটা করে তোর করে দিয়েছে আমাদের। এবং আমার আর একসাথে ফাঁসি কাটছে, ফাঁসির আসামি যেখানে থাকে যেখানে কোনো মানুষের সঙ্গে দেখানো হবে তাহলে মনের দুঃখে আমি যেন মরে যাই। বাবা ওই জাতি আমার আর ভালো হয়েছে, যে মানুষজন পায়নি, নির্বিল লিখতে পারছি আরো, ওরা দেবে কষ্ট, আমরা পেয়েছি আনন্দ, লোকজন তাহলে ঝামেলা না। বান্দা যা করবে আল্লাহ ঠিক উল্টাটা করবে। সেজন্যই বলছি বগুড়ার বাসি যেমন আমাদের কাছে ঋণগ্রস্ত, আমরা ঋণী, আমরা বগুড়ার জেলখানাটা ঠিক তেমনি আমার কাছে ঋণ। আজকে আড়াইশা জেলখানা পাশ দিয়ে ঘুরে আসছে, আর ওদেরকে দেখিয়েছি, দেখে এই ওয়ালটার এখন বাইরে আছে, এই ওয়ালের ভিতরে আমি ডেলি সকালে বিকেলে হাঁটতাম। এটা একটা অত্যন্ত প্রিয় জেলখানা আমার, যে এখানে বসে আমি জীবনের অনেক কঠিন কঠিন বড় কিছু রচনা করে করতে পেরেছি, সেগুলো আপনাদের কাছে অটোমেটিক এখন চলে আসছে। আল্লাহ পাক মুমিনের প্রত্যেকটা মুহূর্তকে আনন্দময় করার দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন, সে কখনোই কষ্ট পায় না, এটা আল্লাহরই মেহরবানি। হ্যাঁ, আল্লাহ দেখেছেন জেলখানা দিলাম, দেখতে কষ্ট পাও কি, কষ্ট তো একদিনও লাগে, কষ্ট তো লাগবেই, কিন্তু ওইটার জন্য কোন ব্যাপারই লাগে না আমাদের কাছে, যে আল্লাহ পাক তুমি যেখানে দেখো সেখানেই আমার বাড়ি। এই মনোভাব প্রত্যেকের মধ্যে গ্রহ করুক, দেখবেন কোনো কষ্টই আপনার হবে না, কারণ আপনি আল্লাহর পথে আছেন। বাহ বাহ, এই তুই বাহ বাহ করছে কেন? আল্লাহ রসুল, এই খেজুরগুলো খেতে তো সময় লাগবে, তার আগে তো আমি শহীদ জান্নাতে চলে যাব, শুকনো খেজুর অত খাবো কখন, দিয়ে সব ফেলি, দিয়ে যুদ্ধ শুরু হয়ে গেল, শহীদ হয়ে গেলেন, সম্ভব মনে করেন নাকি? কারণ আল্লাহ নবীর কমান্ড ছিল কি, কুমু এলা জান্নাতিন ওয়া মাগফিরাতিন মিন আরযাস সামাওয়াতি ওয়াল আরয, তোমরা দাঁড়িয়ে যাও এই আমার সেনাবাহিনীর সদস্যরা, আল্লাহর পথে, জান্নাতের পথে, মাগফিরাতের পথে, যার প্রশস্ততা আসমান ও জমিন পরিব্যাপ্ত। তিনি বলেননি কুইক মার্চ, আবু জাহলকে খতম করো, এই নির্দেশ দেন নাই, নির্দেশ হচ্ছে জান্নাতের দিকে এগিয়ে চলো। আহলেদের যুব সংঘের দাওয়াত ঠিক ওইটাই, আসুন পবিত্র কোরআন ও সৈয়দের আলোকে জীবন গড়ি, বলে নাই যে অমুকের এই জন্য আমরা জীবন দেই, এটা কিন্তু আমরা বলি নাই, কারণ এটা করলেই আমাদের জান্নাত পরিষ্কার। আর এই জান্নাতের দিকে আহ্বান জানানোর কারণেই কিন্তু আমাদের, যেখানে আল্লাহ রাখুক সেখানে আমরা খুশি, বাড়ি রাখলেও খুশি, জেলখানে রাখলেও খুশি, ফাঁসি দিলে সবচেয়ে খুশি, কারণ শহীদ হয়ে যাব। মুমিনের সবচেয়ে বড় তামান্না হচ্ছে শাহাদাত, এই তামান্না নিয়ে যদি ঘরেও মৃত্যুবরণ করে তথাপি আপনি শাহাদাতের নেকি পাবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন সেই নেকি দান করেন যার উপরে কোন নেকি নাই। পরিশেষে আমি আবারও বৌড়েবাসীকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যে সমস্ত ভাই ও বোনেরা আমাদের চোখের অগোচরে আছেন তাদের সবার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আল্লাপাক সবাই যিনি যতটুকু করেছেন উত্তম যা যা যেন দান করেন ইহকালে এবং পরকালে। ওলামায়ে কেরাম যারা এসেছেন তাদেরকেও আমরা মহব্বতের সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি যে তারা অনেক সময় নষ্ট করে আমাদের সঙ্গে বসছেন। আমি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি এবং আল্লাপাক শুক্রিয়া আদায় করছি। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।